আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ভাই, আমরা মুসলমান, আমরা এক সমাজে বাস করি, আর সমাজে বসবাস করার সময়ে মুসলমান হয়ে পারস্পরিক সহযোগিতা করবে, একে অপরকে সাহায্য করবে, দিন মানতে এবং দুনিয়া করতে। দিন মানতেও সহযোগিতা দরকার আছে, আপনার স্ত্রীর সহযোগিতা দরকার আছে, আপনার বাড়ির লোকের সহযোগিতা দরকার আছে, তেমনি দুনিয়া করতেও আপনার সহযোগিতা দরকার। একা পারবেন না, যত বড়ই আপনি বিরাট হন, যত বড়ই আপনি রাজা হন অথবা ধনী হন অথবা গরিব হন অথবা যত বড়ই পরহেজগার হন, আপনি একা কি চলতে পারবেন না? একা না বোকা, তাই না? একা চলা কঠিন। এই জন্য ইসলামের সমাজ একটা, ইসলামের যে উদাহরণ দেওয়া হয়েছে যে এরা হচ্ছে একটা বিল্ডিং এর মতো, আর প্রত্যেকটা মুসলমান হচ্ছে এক একটা ইট, একে অপরের সঙ্গে কি থাকে, যুক্ত থাকে, এবং এই বিল্ডিং কে কি করে, মজবুত করে। সিমেন্টটা কিসের, চুনসুরখি কিসে, কি দিয়ে জয়েন্ট হয়, ইমান দিয়ে। ইমানের মাঝখানে কি থাকে, ইমান, তখন একটা অপরকে কি করে, আটকে রাখে বা মজবুত করে, ফলে বিল্ডিং পড়ে যায় না। আর যদি মাঝখানে আবার জয়েন্টটা না থাকে, শুধু ইট থাকিয়ে দেওয়া হয়, বিল্ডিং থাকবে? আর যদি কাঁচা ইট হয় তাহলেও থাকবে না। যতই আপনি জয়েন্ট সিমেন্ট দেন, পাকা পাকা সিমেন্ট দেন, ভালো ভালো সিমেন্ট দেন, বেশি করে সিমেন্ট দেন, কাঁচা ইঁটে বিল্ডিং থাকবে, থাকবে না। ভিত মজবুত না হলে বিল্ডিং থাকবে না। খুব সুন্দর উদাহরণ। তো মুসলিম সম্প্রদায়, ইসলামী সমাজ হচ্ছে একটা বিল্ডিং এর মতো। অনেক হাদিসে তার উদাহরণ দিয়ে বলা হয়েছে একটি দেহের মতো, মাথা চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত একটা দেহ হয়। তো মুসলমানরা কেউ মাথার চুল, কেউ মাথা, কেউ মগজ, কেউ চোখ, কেউ কান, কেউ বডি, কেউ হাত, কেউ পা, কেউ ইত্যাদি ইত্যাদি। যখন এই দেহের একটা অঙ্গ আহত হয়, ব্যথাপ্রাপ্ত হয়, ব্যথিত হয়, তখন সারা দেহ কষ্ট অনুভব করে, সারা দেহ কষ্ট অনুভব করে। এই যে নিউজিল্যান্ডে যে 50-51 জন লোক মারা গেল, আহা, নির্দোষ নিরপরাধ, কেমন মানে মানুষের আজীব মানে ব্রেন হয়ে যায়, হবে, এটা স্বাভাবিক। কারণ তারা মনে করে আমাদের প্রতি অত্যাচার করেছে, এবারে তারা করে কি, যাকে পেলাম তার কাছে শোধ নিলাম, তাই কি হয় নাকি? মনে করুন আপনার বোনের বিয়ে হয়েছে রহিমের বাড়িতে, আর রহিমের বোনের বিয়ে হয়েছে আপনার বাড়িতে। এবার রহিম যদি আপনার বোনকে অত্যাচার করে, তো আপনার, আপনি তখন করলেন কিন্তু আমার বোনকে অত্যাচার লে, অথচ আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন, এটা কি ন্যায় না অন্যায়? কিন্তু এই যে প্রতিশোধের মন, প্রতিশোধ নেওয়ার যে একটা হিংসা ভিতরে চলে, জেদ চলে, করব। কখন কত সালে কে কাকে মেরেছে, ওর মেয়েকে হয়তো কেউ মেরেছে, তার বদলা নিতে মুসলমান মসজিদে ঢুকে, আহা, নিরপরাধ প্রাণকে হত্যা করে দিল, এই মানসিকতা, বুঝতে পারছেন? তো এর জন্য সারা বিশ্বের মুসলমানরা ব্যথাপ্রাপ্ত হচ্ছে না হচ্ছে না, হচ্ছে, ব্যথাপ্রাপ্ত হয়ে তার যে, তার জন্য যেটা করণীয় করছে, কেউ নিন্দা করছে, কেউ প্রতিবাদ করছে, ইত্যাদি ইত্যাদি। অবশ্য মুসলমানদের শত্রু সব জায়গাতেই এরকম আছে, যে কোনো জায়গায় এমনি হামলা হতে পারে, এবারে হলে বলবে হয়তো মাথার ডিফেক্ট ছিল, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আসলে ওর ভিতরে কি করা হয়েছে, তৈরি হয়ে আছে, বহু জায়গায় ও দেখেছে, শুধু মুসলমানদের দোষটা দেখেছে, আর যেটা প্রশংসনীয় সেটা দেখেনি, খালি দোষনীয়টা দেখেছে, ফলে ভাবছে যে বদলা নিতে হবে, তাই বদলা ও নিয়ে ফেলেছে, আল্লাহ মুস্তাহান। এবং লাঞ্ছিতও না, দেখেছেন বলার সময়, কথা বলার সময় লাঞ্ছিত নয়, এরকম বহু আছে, সব জায়গাতেই এরকম ঘটনা ঘটতে পারে। খালি প্রশাসন, তারপরে সমাজ ব্যবস্থা ইত্যাদির জন্য মানুষ কি করে আছে, আটকে আছে, থেমে আছে, কিন্তু বদলা নেওয়ার জন্য মুশকিল হচ্ছে যে হয়তো 100 বছর আগে কেউ হয়তো কারোর উপর অত্যাচার করেছে, তার বদলাটা 100 বছর পরে নেবে কার ঘাড়ে? ওই যে বললাম, তুই আমার বোনকে কষ্ট দিস, আমি তোর বোনকে কষ্ট দেবো, এগুলো তো জ্ঞানীর কাজ না, সত্যিই অজ্ঞানীর কাজ। কিন্তু এই শ্রেণীর ব্যাপারে মুসলমানরা কি হবে, পরস্পরের কষ্ট দেখে ব্যথিত হবে, তাই না? তো একটা দেহের মতো। আজকে একটা হাদিস বলবো এই মর্মে, সে হাদিসটার মোটামুটি ব্যাখ্যা বলে আমাদের দার্স শেষ করব। সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা হাদিস। প্রথম শিক্ষা হচ্ছে ইয়াকুম ওয়াজ্জান, ধারণা করা হতে দূরে থাকো। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, হে আল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ্জান, তার মানে বেশি বেশি ধারণা করা থেকে দূরে থাকো। আর বেশি যেটা যে ধারণা বেশি ক্ষতিকর সেটা হচ্ছে কুধারণা। সুধারণা অনেক সময় উপকারী, আবার অনেক সময় ক্ষতিকর হয়, সুধারণা ক্ষতিকর হয়, তাই না? কেমন আপনার মেয়ে বাড়ি দেরি রাত করে বাড়ি ফিরছে, আপনি সুধারণা করছেন না, কোন সখীর কাছে ছিল জিজ্ঞাসাও করলেন না। আপনার ছেলে বহু রাত একটা সময় বাড়ি আসছে, আপনি ভাবলেন আমার ছেলে ভালো ছেলে, বন্ধু বান্ধব কাছে ছিল, জিজ্ঞাসাও করলেন না, সুধারণা করতে হবে। ঠিক আছে, তো এই সুধারণা ক্ষতিকর না ক্ষতিকর নয়? ক্ষতিকর। সুধারণা করে আপনি নিজের এটাকে বাড়ি, আপনি হঠাৎ করে দেখবেন যে আপনার মেয়ে আর বাড়িতে নেই, কি হলো না, চটপটাং, সে একজনকে বগলে নিয়ে একজনকে লাভ করেছে, লাভ, যে লাভ ম্যারেজ করে নিয়েছে। কারণ আপনি আগে থেকে জানতেন যে ও রাত করে ফিরছে, আপনি বুঝতে পারছেন যে রন্ধা কার সঙ্গে কথা বলছে, গোপনে কথা বলছে, রিং হচ্ছে, যেমনি রিং হচ্ছে সাপটা সামনে কথা বলছে না, আড়ালে অন্য রুমে গিয়ে বা বাইরে গিয়ে কথা বলছে, তার কারণ কি না, ও কোন সখীর সাথে কথা বলছে, বুঝতে পারছেন, সুধারণা। এই সুধারণা শেষকালে সর্বনাশ আনে না? আনে না, স্বাভাবিক, এটা স্বাভাবিক। তো আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবং কোরআনেও আল্লাহ বলছেন যে তোমরা ধারণা থেকে দূরে থাকো, বিশেষ করে কুধারণা থেকে। কুধারণা কেমন হয়, ভাই বোনে যাচ্ছে, আমি দেখ কি সুন্দর মানাচ্ছে, হ্যাঁ ভার লাভ, প্রেমিক প্রেমিকা চললো, এটা কুধারণা হলো, তাই না? আর স্বামী স্ত্রী কথা বলছে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন সাফিয়ার সাথে, দুজন লোক যাচ্ছে, এই শোনো এটা আমার বউ, আমার স্ত্রী সাফিয়া, ইয়া রাসূলুল্লাহ আপনার ব্যাপারে কি সন্দেহ আমরা করতে পারি? বলে জানো শয়তান মানুষের রক্ত সেরায় প্রবাহিত হয়, আর আমার তার মাঝে তোমরা হয়তো কিছু কুধারণা, দেখছেন ভুলটা ভাঙিয়ে দেওয়া হলো, এটা হয় কুধারণা হয়। ভাবছি যে হাক্কা অন্য বউয়ের সাথে কথা বলছে, অন্য লোকের বউয়ের সাথে কথা বলছে, এরকম কুধারণা হয়। মোট কথা হচ্ছে ফাইন নাজান্না আকজাবুল হাদিস, কারণ এই ধারণা হলো সব থেকে বড় মিথ্যা কথা। কারণ ধারণা ইন্নাজান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইয়্যা, বাস্তবের ক্ষেত্রে হকের ক্ষেত্রে ধারণা কোনো কাজে আসে না। ঠিক আছে, একটা এক নম্বর উপদেশ হয়ে গেল যে ধারণা করে কিছু বলা যাবে না, ধারণা করে সিদ্ধান্ত নেওয়া যাবে না। নম্বর দুই, ওয়ালা তাহাসসু মানে হচ্ছে যে অপরের গোপন দোষ খুঁজে বেড়াইও না, যে অপরের দোষ, খালি দোষটা খুঁজবেন আপনি, এ কি করছে, কোথায় দোষ করছে, কোথায় কোথায় ভুল করছে কিনা, এইটা খুঁজে বেড়াবেন না। এটা ইসলামের, ইসলামী সমাজের জন্য খুবই ক্ষতিকর, একে অপরের দোষ খোঁজা, যে ও কি করছে, ও কি করছে দেখি, সবসময় দোষ খুঁজে বেড়াবে, আর যেটা ভালো সেটা দেখবে না। যেমন বহু বন্ধু আছে যে বন্ধু ভালো দেখলে গোপন করে আর খারাপ দেখলে প্রচার করে, আপনার ঘরের লোকও আছে, তো এইরকম না, দোষ খুঁজে বেড়াইও না। তিন নম্বর উপদেশ হচ্ছে ওয়ালা তাজাসসু, জাসুসি করো না, এটাও প্রায় একই রকম, জাসুসি করা তো জানেন, যেমন একটা অপরাধী ধরতে হলে কিভাবে করতে হয়, ছদ্মবেশে গিয়ে মাঝে ঢুকে তারপরে মানুষের সাথে কথা বলে জাসুসি করে চোরটা ধরা হয় বা অপরাধীকে ধরা হয়, এরকম জাসুসি করাও ঠিক না। কান পেতে শুনবো, হ্যাঁ না, এই জাসুসি করা আমাদের শরীয়তে নিষেধ করা হয়েছে। ওয়ালা তানাফাসু, আর প্রতিদ্বন্দ্বিতা করো না, কেন প্রতিদ্বন্দ্বিতা করা যাবে না, ভালো কাজে করো। সারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ওয়া ফি যালিকা ফালিয়াতানাফাসুল মুতানাফিসুন, তার মানে ভালো কাজে প্রতিদ্বন্দ্বিতা করো কিন্তু খারাপ কাজে প্রতিদ্বন্দ্বিতা করো না। হ্যাঁ, এই ও চারটা প্রেমিকা রে ওর, আমার পাঁচটা হবে, আরে কি মনে করছিস, তো টেস মারিস আমি কিস মারবো, প্রতিদ্বন্দ্বিতা, খারাপ কাজে প্রতিদ্বন্দ্বিতা, দুনিয়ায় প্রতিদ্বন্দ্বিতা, দুনিয়ায় ও হারাম টাকা কামাচ্ছে, আমিও কামাবো, আমি ওর থেকে বেশি বড় লোক হবো, চার পাঁচখানা গাড়ি আছে আমার, দশখানা হবে, এই যে খারাপ প্রতিদ্বন্দ্বিতা খবরদার করো না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা তাহাসাদু, পরশ্রী কাতর হয়েও না। পরশ্রী কাতর কাকে বলে? পরের সিঁড়ি দেখে যে কাতর হয়, এত বড় হয়ে গেল, ইস ওর ছেলেটা এত সুন্দর, ইস ওর এত ফসল, ওর ব্যবসাটা এত সুন্দর চলছে, ওর দোকানটা এত সুন্দর চলছে, ওর দোকানে এত খদ্দের আসছে, পরের ভালো দেখলেই কাতর হচ্ছে। একে কি বলা হয়? হিংসা। হিংসা আবার দুরকম, ভালো হিংসা আছে, খারাপ হিংসা আছে। খারাপ হিংসা কি? যে ওরটা ধ্বংস হোক আমার হোক। আর ভালো হিংসা কি? না না, ওর হচ্ছে হোক আমারও, আমারও হোক, ও দান করছে আমিও করবো, ধন হয়েছে আমারও ধন হোক, তাই না? তারপরে ওর ভালো পড়াশোনা, যেমন এই যে স্কুলের ছাত্ররা দেখবেন যে ফার্স্ট বয়, সবারই চেষ্টা থাকবে যে আমি ফার্স্ট বয় হব, ফার্স্ট হব। তো এটা কি হিংসা? সবাই থেকে, সবারই থেকে আমি ফার্স্ট হব, এটা কি হিংসা? না। হিংসা কখন হবে জানেন? যখন কাজল বেলালকে বলছে যে তুই ভাই এটা এই পড়াটা আমি বুঝতে পারছি না বলে দাও তো, আপনি জানেন অথচ বলছেন না, কেন? আপনি ফার্স্ট হবেন, এটা হলো হিংসা, এটা হলো হিংসা। আপনি বলে দেন, বলে দিলেই যে সে ফার্স্ট হয়ে যাবে তা নয়, আরো অন্য অনেক বিষয় থাকবে যে তার থেকে আপনি ভালো। আপনার চেষ্টা থাক আমি ফার্স্ট হব, তার চেষ্টা থাক সে ফার্স্ট হবে, তো এই ব্যাপারে হিংসা, হিংসা নয়, এ হচ্ছে বৈধ ঈর্ষা, তাই না? আর একটা হিংসা বা ঈর্ষা, মনে করুন আপনার স্ত্রী যদি কারোর সঙ্গে কথা বলে, ফোনে কথা বলে, কি আপনার দোলা ভাইয়ের সাথে সে পাশাপাশি বসে গল্প স্বল্প করছে, হাসাহাসি করছে, নষ্টি ফষ্টি করছে, আর আপনি হা হা করে হাসছেন, আপনার মন বড় উদার। বর্তমানের আধুনিকরা বলে, আধুনিকরা বলে এটা হচ্ছে উদারতা, যে বউয়ের সঙ্গে সবাইকে ছেড়ে দিতে হবে, সবাইকে সবার সাথে বউকে ছেড়ে দিতে হবে। কথা বললে সমস্যা কি? নিজ মনের লোকেরাই খালি ওই তলার ধারণা করে, আর তাদেরই ঘরেই আবার উপরে থাকতে থাকতে তলাতে তলিয়ে যায়। তো আগে থেকে বন্ধ করা ভালো নাকি উদার হয়ে ছেড়ে দিয়ে তারপরে? আল্লাহ মুস্তান। তো আপনার হিংসা থাকা দরকার, একে বলে গায়রাত, আরবিতে কি বলে? গায়রাত। যার মধ্যে গায়রাত নেই বাদশা নাম, তার নাম কি আরবিতে হাদিসে? দাইয়ুস, মাশাআল্লাহ, দাইয়ুস। এর মধ্যে ঈর্ষা নেই, হিংসা নেই, কোনো সমস্যা নেই, এ হচ্ছে দাইয়ুস। আর দাইয়ুস ও লা ইয়াদখুলুল জান্নাহ, এ জান্নাতি হবে না, বুঝতে পারছেন? তো এ হচ্ছে খারাপ হিংসা, এ কি বলে, মানে ভালো হিংসা, এই হিংসাটা থাকা দরকার, এই হিংসাটা থাকা দরকার। বেশ, তাহলে হিংসা করা যাবে না, এ নয় যে আমারটা মানে ধ্বংস। কেমন দেখেন, সতীন সতীন হিংসা করে না, করে না, কেমন বুঝতে পাচ্ছেন? যে নিজেরও ক্ষতি করে। যে এক বধূ এখানে সৌদি আরবে, এক বধূ নতুন বিয়ে করেছে, তো নতুন বউকে নিয়ে বেড়াতে যাবে বাইরে কোথাও মরুভূমিতে যাবে, তখন পুরনো বউটা বলছে আমিও যাব, আমাকেও নিয়ে যেতে হবে, বলছে দেখো আমার গাড়ি হচ্ছে উনেট গাড়ি, উনেট ওই যে বাব ওয়াহেদ গামারা, গামারা তাই নয় গামারা, তার মানে একটা দরজা, মানে একটা সিট আর কি। তো বলছে সিট তো একটাই, তো দুজনে কি করে বসবে, আর তোমার তো হিংসা আছে, একসাথে বসবেও না হয়তো, তো পেছনে সিট নেই, তোমাকে যেতে হবে, তোমাকে অন্য ভাব নিয়ে যাব। বলছে না আমি এখানে পেছনে বসে যাব, মানে এত হিংসা যে ওকে তুমি ভেতরে বসাও, আমি পেছনে ডালাতে, কি বলো ওটাকে, ডালা বলে না কি বলে, পেছনে খোলা জায়গাটা, যাই হোক ডালাতে বসে যাব। ঠিক আছে তাই চলো। দিয়ে এরা এখন কাঁচ গ্লাস বন্ধ করে দিয়ে দুজনে গল্প করছে, হাসাহাসি করছে, আর ও কাঁচের ভিতর থেকে যে মাঝের কাঁচটা আছে না, ওইটা দিয়ে দেখছে, ওরা খুব করছে, খুব হিংসা হচ্ছে। দিয়ে এমনি করে হাত তুলে বলছে আল্লাহ করে অ্যাক্সিডেন্ট হোক, আল্লাহ করে অ্যাক্সিডেন্ট হোক, আল্লাহ করে অ্যাক্সিডেন্ট হোক, আল্লাহ করে অ্যাক্সিডেন্ট হোক। তো যদি অ্যাক্সিডেন্টটা হয় ওরা দুজনে মরবে? হিংসাতে এত অন্ধ হয়ে যায় যে নিজের ক্ষতি হবে সেটাও বুঝতে পারে না, বুঝতে পারছেন? হিংসা, এ হচ্ছে হিংসা, এমন জিনিস। এই জন্য আমাদের বাংলাতে বলে না, সতীনের বাটিতে গু ঘুলে খা, সতীনের বাটিতে গু ঘুলে খা, তার মানে নিজে গুটা খাবে কিন্তু সতীনের বাটি, বুঝতে পারছেন? তো ব্যাপার হচ্ছে হিংসা এমন পর্যায়ে নিয়ে যায় যে না এরকম করবেন না, যার যার ব্যবসা চলছে আপনিও চেষ্টা করেন, তার দোকানে বেশি কাস্টমার আসছে, খদ্দের হচ্ছে, তার মাল বেশি চলছে, বেশি কাটছে, তো আপনি হিংসা করবেন কেন? আপনিও চেষ্টা করুন সেই রকম করে, তাই না? ব্যাস আর কি করো না, ওয়ালা তাবাগাদু, আর পরস্পর বিদ্বেষ পোষণ করো না। বিদ্বেষ তো মানে জানেন একে অপরের প্রতি হিংসার সাথে বিদ্বেষ করা, মানে দুশ্মনী আর কি, দুশ্মনী করে আপনার কথা কাউকে লাগিয়ে দিল, আপনার বিরুদ্ধে কাউকে উত্তেজিত করলো, আপনার কোনো ক্ষতি করলো, এই যে দুশ্মনী যেটা করে দুশ্মনরা সেই রকম। ওয়ালা তাদাবারু, আর তোমরা পরস্পরের পেছনে লেগো না। দোবর মানে কি? পেছন, পাছা। দাদাবারও মানে একে অপরের পেছনে লেগো না, পশ্চাতে লাগা, ওই এক প্রকার সত্য, তার মানে পেছনে লেগেই আছে, এক পেছনে লেগেই আছে, মানে তার যে কোনো প্রকারে ক্ষতি করবে, যে কোনো প্রকারের দোষ ধরবে, যে কোনো প্রকারে তাকে ছোট করবে, এই এরকম, তার পেছনে লেগো না। হ্যাঁ, মোট মোট কথা হচ্ছে ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা কামা আমারাকুম, যেমন আল্লাহ তাআলা তোমাদেরকে হুকুম করেছেন ঠিক সেই রকম তোমরা আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে যাও। কোথা আল্লাহ হুকুম করেছেন? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা হচ্ছে ভাই ভাই। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম, মুসলিম হচ্ছে মুসলিমের ভাই। আবার উপদেশ লা ইয়াযলিমুহু, তার প্রতি কোন জুলুম করবে না, কোন অন্যায় করবে না, কোন রকমের অত্যাচার করবে না। ওয়ালা ইয়াখযুলুহু, আর না তাকে অসহায় অবস্থায় ছাড়বে। অসহায় মানে যেখানে তার সাহায্য করার দরকার সেখানে সাহায্য, লোক মার খাম খাতে মারছে, আপনি পাশ দিয়ে পার হয়ে যাচ্ছেন একদম ভদ্র লোকের মতো, নীরব দর্শকের মতো পার হয়ে যাচ্ছেন। যেমন আমরা খেলা দেখি না, দেখি না, যারা খেলা দেখে ফুটবল খেলে তখন কখনো কখনো উঠে বলটা ওই মারছে, তাই না? কিন্তু কিছু ময়দানে নেমে কি করতে পারে? একে বলে নীরব দর্শক। নীরব দর্শক, তুমি দর্শকের মতো দেখছো, ওখানে মারামারি হচ্ছে, গিয়ে তুমি ছাড়াবে দুজনকে, বলে না মারামারি করতে হয় না ইত্যাদি, এসব না করে আরামসে পার হয়ে যাচ্ছ, এটা ঠিক না। একজনের প্রতি অত্যাচার হচ্ছে, অন্যায়ের প্রতিবাদ করো, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন দিন সমদহে, তাই না? তাহলে দেখছো যে একজনের উপর অত্যাচার হচ্ছে, একটা মেয়ের প্রতি ইবতিজিং হচ্ছে, একটা মেয়েকে বেজ্জত করা হচ্ছে, তার সম্মান লোটা হচ্ছে, আর তুমি ভদ্রলোকের মতো পার হয়ে যাচ্ছ, কোনো প্রতিবাদ করছো না। হ্যাঁ, ভয় থাকলে আলাদা কথা, ওই যে তিনটে স্তর আছে না প্রতিবাদের, তিনটে স্তর আছে, কি কি? প্রথম কি করতে হয়? হাত দ্বারা বাধা দিতে হবে, যদি শক্তি থাকে তাহলে হিরোর মতো যাও আর বাঁচাও, তাই না? আর যদি শক্তি না থাকে, যেখানে শক্তি প্রয়োগ করা চলবে না, শক্তি প্রয়োগ করলে আপনি নিজেই শেষ হয়ে যাবেন, সেখানে ভাই এটা তোমারও তো মাবুন আছে, এরকম যা যা বলবে, বলতে পারে, সেক্ষেত্রে কিছু সহ্য করে আপনি চেষ্টা তো করলেন, অন্তপক্ষে মুখে বলেও চেষ্টা করলেন, যদি একান্তই না মানে তো করার কিছু নেই। হ্যাঁ, যদি সেটা বড় ক্ষমতা না থাকে, সেটা বললেও ক্ষতি হয়, তাহলে অন্তত ঘৃণা করে আপনাকে পার হয়ে যেতে হবে। কিন্তু যখন দেখবেন যে পারতপক্ষে আপনি অত্যাচারিতকে বাঁচাবেন, এজন্য হাদিসে আছে উনসু রাখা কা জালিমান ও মাজলুমান, মানে তোমার জালেম এবং মাজলুম ভাইকে সাহায্য করো, অত্যাচারিত এবং অত্যাচারী উভয়কে সাহায্য করো। সাহাবরা নিয়া রাসূলুল্লাহ, অত্যাচারিত তাকে তো সাহায্য করব, মানে বাঁচাবো অত্যাচার থেকে, কিন্তু অত্যাচারীকে কিভাবে সাহায্য করব? তো বললেন যে তাকে অত্যাচার না করে সাহায্য করছে, যেন অত্যাচার না করে, সে যেন অত্যাচার থেকে দূরে থাকে, তাহলে তার লাভ হবে না? হবে না, এই রূপে তাকে সাহায্য করবে। ওয়ালা ইয়াখযুলুহু, তাকে এমনি ছেড়ে দিও না, প্রতিবাদ করো পারলে আর কি। ওয়ালা ইয়াহকিরুহু, আর তাকে ঘৃণা করবে না, ঘৃণা করবে না। ঘৃণা করা মানে কি? তুচ্ছ করা। আর এখানে আসবে অহংকার, যদি তুমি কাউকে ঘৃণা করছো তার মানে তুমি কি করছো? তোমার অহংকার নাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় অহংকার কাকে বলে? অপরকে তুচ্ছ করা আর সত্য প্রত্যাখ্যান করা, হক কথা মানবে না। হ্যাঁ, ওনার ডিম বলছিস, হক মানবে না, আর ছোট মানুষকে কি করবে তুচ্ছ? হ্যাঁ, ও অমুক, ও তমুক, ও মন্ডল, আমি ডাক্তার, আমি আলেম, আমি ইঞ্জিনিয়ার, আরে সব বালাদিয়ার ডিব্বার আমের তোলা আমেল, বাবারি কি বিশাল ব্যাপার, বুঝতে পারছেন? মানুষকে তুচ্ছ করা এ হচ্ছে অহংকারের আলামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ কাউকে যেন ঘৃণা না করে। আর তাকওয়া হা হুনা, তাকওয়া হা হুনা মানে পরহেজগারি হচ্ছে অন্তরে, বুঝলেন বাবুল ভাই? অন্তরে যেটা থাকবে সেটা বহিঃপ্রকাশ হবে বাইরে। আপনার ভাই দাড়ি নেই কেন? বলছে তাকওয়া হা হুনা, দাড়ি রাখলে কি পরহেজগার হওয়া যায়? না, হওয়া যায় না ঠিকই, দাড়ি রাখলেই যে পরহেজগার মোতাওয়া, দাড়ি রাখলেই সে বড় লম্বা দাড়ি আছে তার মানে সে ভালো লোক, এরকম হয় নাকি? আমাদের দেশে গরু পাইকের তো বড় লম্বা লম্বা দাড়ি আছে, নামাজই পড়ে না, তাই না? রবি ঠাকুরের দাড়ি আছে, লেনিনের দাড়ি আছে, কারকার দাড়ি আছে, তারা তো বসে মানো না। তো দাড়ি থাকলেই যে ভালো লোক হবে তা নয়, কিন্তু তাকুয়া যদি এখানে থাকে তো তাকুয়ার বীজ থাকলে তার ফল ফুল গাছ, তার গাছ বেরোবে, ফল ফুল হবে, আর সেই ফল ফুল গাছের মধ্যে এটাও একটা তাকুয়া। এখন দাড়ি রাখতে বলছি তাকুয়া হে না, তাকুয়া হচ্ছে অন্তরে। আমি অন্তরে ভালো আছি, দাড়ি থাক আর না থাক, কত দাড়িওয়ালা খারাপ, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দাড়িওয়ালা খারাপ আপনার মানি, কিন্তু তুমি যদি ভালো হও, তোমার তাকুয়া যদি এখানে থাকে তো এটা কিন্তু আসবে, আর সেটা তুমি ভালো লোক হবে। লোক খারাপ হোক তুমি তো ভালো লোক হও, তাকুয়া হা হুনা। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলছেন বিহাসবি ইমরিইন মিনাশ শার, মানুষের মন্দ হওয়ার জন্য খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, ইয়াহকিরা আখাহুল মুসলিম, সে তার মুসলিম ভাইকে ঘৃণা করে। কুল্লুল মুসলিম আলাল মুসলিমে হারাম, প্রত্যেক মুসলমানের জন্য হারাম, প্রত্যেক মুসলমানের জন্য হারাম, মুসলমানের হারাম কি? তার রক্ত হারাম, তাকে খুন করা যাবে না। ওয়াইরদুহু, তার সম্মান মান সম্মান হারাম, তার মান সম্মান লুট করা যাবে না, যাতে তার অসম্মান হয় সেরকম কোনো কাজ করা যাবে না, যাতে তার অশ্রদ্ধা হয় এরকম কোনো কাজ করা যাবে না। আর তার মাল হারাম, মাল হারাম মানে তার কাছ থেকে যেমন হোক যেন তেন প্রকারে সেখান থেকে খাবে, চুরি করবে, ডাকাতি করবে, ছিনতাই করবে, বা কি বলে তসরুফ করবে, কোনোভাবেই অন্যের মাল হরণ করা, এমন কি যেভাবে অন্যায়ভাবে মাল হরণ করা হয়, যেমন বলা হয়েছে আমাদের অনেক হুজুর আছে যারা সামান্য একটা কি টোটকা লিখে দেয় 500 টাকা 5,000 টাকা তাবিজ, এটা কাজ হবে ওটা কাজ হবে, এগুলোও এক প্রকার পরের মাল অন্যায় ভাবে হরণ করা। ইয়া আল্লাহ যিনি আমানত আকুল আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, বাতিল পদ্ধতিতে অপরের মাল হরণ করা হচ্ছে, খাওয়া হচ্ছে, এটা আল্লাহ তাআলা হারাম করেছেন তোমাদের জন্য। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সাদিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম, আল্লাহ তাআলা তোমাদের চেহারা দেখে না, তোমাদের দেহ দেখে না, কি দেখেন, কি দেখেন আল্লাহ তাআলা? ওয়ালা কি ইয়ানজুরু ইলা কুলুবিকুম, তোমাদের হৃদয় দেখেন, আর হৃদয় দেখবেন আমল দেখবেন না, ওয়া আমালিকুম, আমলও দেখেন, হৃদয় দেখেন এবং আমল দেখেন, হৃদয়ের সঙ্গে আমল, আমলের সঙ্গে হৃদয়ের কি থাকতে হবে, সম্পর্ক থাকতে হবে। না আমার হৃদয় ঠিক আছে, আমার মন ঠিক আছে, তুমি পর্দা করো না, হা মা তুমি পর্দা করছি না কেন? বাবা আমার মন ঠিক আছে, আমার অন্তর ঠিক আছে। তো অন্তর ঠিক আছে মানে তোমার অন্তর ঠিক থাকলে পরে তো নিশ্চয় নামাজ পড়ো না কেন? বলছে আমার মন ঠিক আছে। তো নামাজ মন ঠিক থাকলে তো তুমি নামাজ পড়তে, পর্দা যদি তোমার মনটা ঠিক থাকে তুমি পর্দা করতে। তুমি মনে করছো তুমি যদি ইঁদুর হও তো হ্যাঁ বিড়াল আসছে, বিড়াল আসছে, না না না না এই তো কোথাও বিড়াল নেই, আমি চোখ বন্ধ করে আছি। তো চোখ বন্ধ করে থাকলে কি বিড়ালটা বিড়াল থেকে রেহাই পাওয়া যাবে? তা কি করে মন ঠিক থাকলেই যে তোমার ওপরে ইপটিজিং হবে না, তোমার ওপরে হামলা, পর্দা করলে কমসে কম মানে একেবারেই যদি নির্মূল না হয়, আমি বলছি না যে বোরকাওয়ালাদের প্রতি ইপটিজিং হয় না, কিন্তু কম হয় না, হয় না, তুলনামূলক কম হয়। এই জন্য যে ব্যবস্থাটা বলা হয়েছে যে মা পর্দা করো, আপা পর্দা কেন করেন না বলে আমার মন ঠিক আছে, কিন্তু না মন ঠিক থাকলে তুমি পর্দা করো। তাকওয়া যদি থাকতো, হৃদয়ের সঙ্গে আমলের সম্পর্ক, আল্লাহ তাআলা তোমার শরীর দেখেন না কিন্তু কি দেখেন, হৃদয় দেখেন, আর সেই সাথে আমল দেখেন। বেশ, তাহলে কতগুলো উপদেশ এখানে পেলাম। এখানে আরেকটা উপদেশের কথা বলা হয়েছে, ওয়ালা তানাজাসু, একে অপরের মাল দালালি করো না, মানে মালে দালালি করো না, দালালি করো মানে এ বাড়িয়ে দিও না, রেট বাড়িয়ে দিও না, বুঝতে পারছেন? অনেক সময়ে বাজারে আগুন লাগাবার জন্য রেট বাড়ানো হয়, অনেক সময়ে নিজে লাভ করার জন্য কি করা হয়, নানা রকম পদ্ধতি আছে ব্যবসায়ীদের, খবরদার এরকম করো না। অন্য এক হাদিসে আছে, ওয়ালা তাকাতাউ, আর তোমরা পরস্পর বিচ্ছিন্ন হইও না, একটা কথা বললাম, বাস আর কথা বলা বন্ধ করে দিল। একটা কথা বললাম, গায়ে হিট হলো, বাস কাল থেকে সালাম দেওয়া বন্ধ করে দিল। ইহাই মুশকিল বটে। এবার সালাম দিচ্ছি, সালামের উত্তর দেয় না। কি হলো? না ওই যে একটা কথা বলেছিলাম। ঠিক আছে, বোঝাপড়া করে নাও, কথাবার্তা বন্ধ রাখলে তো হবে না। কথাবার্তা বন্ধ রাখা ঠিক না, তিন দিনের বেশি ঠিক না। এভাবে তুমি বন্ধ করে রাখছো, মুসলমান মুসলমান হয়ে তুমি কথাবার্তা বন্ধ রাখছো। আত্মীয়তা দূরের কথা, আত্মীয়তার বন্ধন ছিন্ন করো না, ওটা তো আছেই। কিন্তু আপনার সঙ্গে আমার যে ভ্রাতৃত্ব আছে, মুসলিম ভ্রাতৃত্ব, আত্মীয়তা নয়। নিজের ভাই হলে তো দূরের কথা, স্বামী স্ত্রীর মাঝে কথাবার্তা বন্ধ থাকে, তাই না? কথাবার্তাই নেই, একদিন দুদিন তিন দিন কথাবার্তা নেই, কি হয়েছে? অভিমান হয়েছে, মানাতে হবে। বুঝতে পারছেন? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা তাকাতাউ, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়েও না, কাটাকাটি করো না। কাটাকাটি মানে কথাবার্তা বন্ধ করো না। তারপরে আর একটা উপদেশ দিয়েছেন একই হাদিসে, ওয়ালা ইয়াবি বাদুকুম আলা বাইই বাদ, একজনের ব্যবসায় যেন অন্যজন এসে ব্যবসা করো না। আর ওই যে একটা একদিন বলেছিলাম একটা হাদিস, যে একজন একটা মেয়েকে পায়গাম দিয়েছে, তার পায়গামের উপরে তুমি পায়গাম দিও না। এ হচ্ছে মুসলমানের ভ্রাতৃত্বের পরিচয়, মুসলিম সমাজ কিরকম গড়বে তার একটা নমুনা, একটা চিত্র। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা ঠিক ইসলামী পরিবেশ গড়তে পারি, যেমন হাদিসে বলা হয়েছে। তাহলে আমরা শান্তি দেখতে পাবো দুনিয়াতে এবং আখেরাতে পাবো, শান্তির শান্তিময় শান্তি নিকেতন। কি সেটার নাম? শান্তি নিকেতন। আখেরাতে শান্তি নিকেতনের নাম কি? জান্নাত। আছে কি দুনিয়া? আখেরাতে কি আছে? হয় জান্নাত, না হয় জাহান্নাম। আল্লাহুল মুস্তাআন। আল্লাহ আমাদেরকে তৌফিক, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহুম ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।